الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের এই প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবার নতুন করে স্বাগতম জানাচ্ছি। আর যে ভাইরা আমাদের সাথে অংশগ্রহণ করছেন তাদের জন্য খাস অন্তরে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন আগামী পর্বে আগামী কোন প্রোগ্রামে আমরা আল্লাহ জিকরের মজলিসে বসার তৌফিক লাভ করি। কারণ যেমন আপনারা শুনলেন, শুনছেন, শুনবেন, এলেম শিক্ষা করা ফরজ, এবং যে এলেম শিক্ষা করা ফরজ তা হল যে এলেম আপনাকে কবরে গিয়ে আজাদ থেকে মুক্তি দেবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে। আর এই প্রোগ্রামকে যারা করতে চেয়েছেন, করেছেন, মেহনত দিয়েছেন এবং মানুষের মাঝে প্রচার চালিয়েছেন, মানুষকে আসার অনুরোধ জানিয়েছেন, যারা কিছু টাকা পয়সা জোগাড় করে মানুষকে খোঁজ করার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আগামী পর্বে যদি এই মজলিস, এই শ্রেণীর মজলিস করার জন্য কোন সহযোগিতা দরকার হয় আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করো। এবারে এই পর্বে আপনাদের প্রশ্ন তো থাকবে, কিছু প্রশ্ন আপনারা করবেন আর কিছু প্রশ্ন আমি করব। আপনারা যে প্রশ্ন করবেন আমি উত্তর দিলে আমাদেরকে পুরস্কার দিতে হবে না, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে আপনারা ইনশাআল্লাহ পুরস্কার পাবেন, আর আমার পুরস্কার আমি সেখানে নিয়ে নেব, ঠিক আছে? এখন দুটো কথা বলি, কারণ সময় সংকীর্ণ, প্রশ্নোত্তর অনেক আছে আর প্রশ্নোত্তর ইনশাআল্লাহ উপকৃত হবে, এটা খুব ইন্টারেস্টিং আছে ইনশাআল্লাহ। দুটো কথা বলতে, মানুষ যখন প্রথম পৃথিবীতে আসে এবং তার উপর দায়িত্ব আছে, দিনের দায়িত্ব, সেই দিনের দায়িত্বটা কত বছর বয়সে বা কোন সময়ে আসে, কোন সময়ে মানুষের উপরে হারাম, হালাল, ফরজ, ওয়াজিব ইত্যাদি হয় বলতে পারবেন? কোন সময়, কত বছর বয়সে? বারো বছর বয়সে। সবাই একমত? এনআইএ থেকে বলছেন সাবালক হলে, যদি বারো বছর বয়সে সাবালক হয়ে যায় ফরজ, আর যদি পনেরো বছর বয়সে সাবালক না হয় তাহলে পনেরো বছর বয়সে তাকে মানতে হবে, তার উপর ফরজ হয়েছে। অবশ্য সাবালক না হওয়া মানে যদি পাগল হয়, তিনজনের ওপরে নামাজ মা, তিনজনকে নামাজ পড়তে হবে না। কে কে? পাগল, শিশু আর ইসলাম পৌঁছিনি, সে তো কাফেরই আছে। মুসলিম, মুসলিম হওয়ার পরেও তিনজন ব্যক্তির জন্য নামাজ মা, এক হচ্ছে পাগল, শিশু আর মহিলার ঋতু অবস্থাতে। যে সমস্ত পুরুষরা নামাজ পড়ে না, নামাজ পড়তে আসে না, পাঁচ অর্থে নামাজ পড়ে না, তাদের মনে হয় এই তিন শ্রেণীর মধ্যে কোন এক শ্রেণীর হবে নাকি? অবশ্য কারো ঋতু প্রস্রাবের রাস্তা দিয়ে হয়, কারো ঋতু মুখেও হয়। অনেকে আমার দেশে সৌদি আরবের গুজুর গেছে, দেশে কে বলছে তোমার দেশ আধব দেশ, আমাদের দেশের মেয়েদের ঋতু হয় হ্যাঁ পোশাকের রাস্তায়, তোমাদের দেশের দেখছি ছেলেদের ঋতু হচ্ছে মুখে, কি ব্যাপার, কি ব্যাপার, মানে মজা করেই করছে, রহস্য করেই হচ্ছে, সেটা কি বলবো, তো আপনার বুঝতে পারবেন, পান খেতে দিয়েছে। তিন শ্রেণীর ব্যক্তির উপরে নামাজ মা, আর এক শ্রেণী আছে মাত প্রতি মাতকা, ওই যে শরীয়ত, হরিকত, হাকিকত, মা ফুটি মারাকম, তাদের ওপরে নাকি নামাজ মা। বাবা কি মনে করে কারো ওপরে নামাজ মাপ আছে? এই তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কারোর জন্য নামাজ মাপ না। তাহলে নামাজ ফরজ হয় কত বছর বয়সে? বছর না, সাবালক হলে। সাবালক কখন হয়? যখন সে মহিলা সম্পর্কে জ্ঞান লাভ করে, তার মানে যখন তার স্বপ্নদ শুরু হয়, আর মেয়ে হলে যখন তার মাসিক শুরু হয়, তাতে পনেরো বছরের নিচেও হতে পারে। মাসিক শুরু হলে কিংবা নাভির নিচের লোম পুরু হয়, চিকন চিকন লোম থাকছে, তার পাশ পাশে লোমটা যখন মোটা হয় চুলের মতো হয়, তখন জানতে হবে সাবালক হয়েছে। সাবালক হলে আপনার উপরে সবকিছু খরচ। আপনারা বলতে পারবেন মানুষের উপরে সর্বপ্রথম খরচ কি হয়? তার আগে একটা ভুল ভেঙে দিল, অনেকে বলবেন হুজুর হাদিসে আছে 7 বছর হলে নামাজের রুকুন দাও, 10 বছর না করলে নামাজের জন্য মারো বাচ্চা কে, তাহলে না খরচ না, ট্রেনিং দেওয়ার জন্য বলা হয়েছে, এটা খরচের জন্য না। কি বললাম, সর্বপ্রথম যে জিনিসটা মানুষের উপরে খরচ হয় সেটা কি? নামাজ না রোজা? নামাজ রোজা দুই, কালেমা, কালেমা খরচ হয়। সর্বপ্রথম যে জিনিসটা খরচ হয়, আমরা শুরু করেছিলাম মাগরিবের আগে একরাতে শুরু করেছিলাম, তাই না? এলেন জ্ঞান শিক্ষা, কারণ আপনার নামাজ খরচ হয়, নামাজ পড়বেন কিভাবে? কালেমা খরচ হয়, কালেমা জানবেন কিভাবে? ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা আলাম জানো, আগে জানতে হবে তাই না? সবের আগে প্রথম যেটা খরচ হয় মানুষের ব্যাপারে সেটা হচ্ছে কি? এলেম। এলেম শিক্ষা করো, এলেম শিক্ষা করো। আর কোন এলেম সেটাও বারবার আমি আপনাদেরকে বললাম, যখন আপনার এলেম শিক্ষা হলো বা হয়ে গেছে বা চলছে, এলেম শিক্ষার পর পর দ্বিতীয় একটা খরচ হয়, দ্বিতীয় একটা জিনিস খরচ হয়, সেটা কি? এলেম শেখার পর মানতে হবে তো, আমল করতে হবে তো, নাকি শুধু এলেম শিখলেই হবে? শিখতে হবে, তারপরে আমল করতে হবে, কাজ করতে হবে, আমল। দ্বিতীয় খরচ তাহলে কি হল? আমল। কোন ব্যক্তি এর থেকে মুক্তি নেই, এলেম শেখো আমল করো। কিন্তু এলেম শিখলাম আমল করলাম, তারপরে পরে আরেকটা ফরজ অটোমেটিক এসে যায়, কোনো উপায় নেই বাঁচা। আপনি শিখলেন আমল করলেন, এমন অটোমেটিক ভাবে একটা ফরজ আপনার ঘাড়ে এসে বসল যে তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, সেটা কি? তাবলীগ, প্রচার। আপনি যেটা শিখলেন, যেটা আমল করছেন সেটা পৌঁছে দেন, কোনো উপায় নেই। বল হুজুর আমি আমার চাচা আপনজন বাঁচা না, চাচা আপনজন বাঁচা না, নিজেকে বাঁচতে হবে, চাচাকেও বাঁচাতে হবে। আর না হয় যদি মনে করেন যে যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, আমার কি দরকার? যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, যে কাঠ খাবে না, খাওয়া দেখবে মানা করবে না, তাকেও আঙার হাঁকানো হবে। বাংলা বুঝতে পারছেন? কাঠ খাওয়া আঙার হওয়া বুঝে তো? ওই যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ মনে আছে, যে একটা দুতল বিশিষ্ট জাহাজের লোক পানিতে যাচ্ছিল, তো দুতলার নিচের তলাটা পানিতে ডুবে থাকে আর উপর তলাটা পানির উপরে থাকে। তো লম্বা সফরে, যেমন এখান থেকে যদি বাংলাদেশ যেতে হয় প্রায় 10-12 দিন সময় লাগে পানি জাহাজে, তো সেই সময় পানির দরকার হয়, নিচের তলার লোকরা উপরে উঠে এসে পানি নেয়, ফলে উপরতলার লোকেদের ডিস্টার্ব হয়, তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মিয়া এই ডিস্টার্ব নেই সেই। তো সেই ক্ষেত্রে নিচের তলার লোকেরা ভাবল যে আমরা তো পানির নিচেই আছি, আমরা যখন পানির নিচেই আছি তখন সমস্যাটা কি? আমাদের আমাদের নিচেই পানি রয়েছে, তো আমরা এখান থেকে পানি নিতে পারি, উপরতলায় যাওয়ার দরকার নেই, ওদের ডিস্টার্ব করার দরকার নেই। দিয়ে একটা ছেনি নিল আর হাতুড়ি, ধাই ধাই করে পিটাচ্ছে পিটাচ্ছে, উপরতলা লোক দাঁড়িয়ে নিচে শব্দ হচ্ছে কি বলছে, ওই যে ওরা পানি নিতে আসলে কষ্ট হচ্ছে, নিচে তলায় ফুটো করছে। ও হো, ঠিক আছে, যে কাঠ খাবে সে আঙার হাঁকবে। এখন বলছে না, পানি ঢুকে ডুবে যাবে না, বলছে ডুববে, ওরা ডুববে, আমাদের কি? উপরতলা লোকরা কি বলছে? ডুবলে ওরা ডুববে, আমাদের কি? চাচা আপন জান মাচা। কি বলেন আপনারা, লোকগুলো বোকা নাকি খেপা? বোকা খেপা তুই, কারণ জ্ঞানী লোক হলে তারা এই কথা বলতো না, তারা জানতো যে ডুবলে ওরাও ডুববে, আমাদেরকে নিয়ে ডুববে। খবরদার এই কথা ভাববেন না যে আপন বাঁচবে বাপের নাম, না, আপনি বাঁচতে হবে নিজেকে, বাঁচাতে হবে অপরকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে আর সেই সাথে পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও, এটা তোমাদের জন্য ফরজ। সুতরাং শিখলেন, এবারে আপনাকে কি করতে হবে? সেটার উপরে আমল করতে হবে। আমলের আমলের পর যেটা ফরজ আছে সেটা হচ্ছে অপরকে শেখাতে হবে, অপরের কাছে তাবলীগ করতে হবে। এবার তাবলীগের দায়িত্ব কি শুধু হুজুরদের? আপনার উপরে তাবলীগের দায়িত্ব নেই? অবশ্যই আছে, আপনি যতটুকু পারবেন ততটুকু। তবে হ্যাঁ, আদার ব্যাপারই হয়ে জাহাজের খোঁজ দিতে যাবেন না। হ্যাঁ, কলেজে পড়েছেন আর জেহাদের ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন এটা করতে যাবেন না। যাদের কাজ যতটা, যতটুকু আপনি নামাজ আপনার ছেলেকে নামাজ পড়তে বলতে পারবেন না, আপনার স্ত্রী নামাজ পড়েন আপনি বলতে পারবেন না, তাবলীগ তো এগুলি তো, তাবলীগ এগুলি তো প্রচার আস্তে আস্তে যতটুকু আপনি পারবেন নিজের বাড়ি থেকে শুরু করুন। প্রচার হচ্ছে ফরজ, শিক্ষা দেওয়া ফরজ, তাবলীগ করা ফরজ। তবে তার জন্য জামাতে যেতে হবে না, যেভাবে হয় আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার ক্ষমতা আছে, তার জন্য জমি বিক্রি করতে হবে না, যতটুকু আপনার ক্ষমতায় আছে আপনি করুন। দেখবেন এই তিনটে কাজ করছেন, এই তিনটে কাজ কিন্তু সহজ না, কঠিন। আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন তার জন্য সহজ কিন্তু কঠিন। আর এই কঠিন হওয়ার জন্য চার নম্বর যেটা অটোমেটিক ফরজ আপনার উপরে চেপে বসে সেটা কি জানেন? সেটা কি? সবর, সবুর, ধৈর্য, এছাড়া কোন উপায় নেই। আপনি আমল করতে যান প্রচুর ধৈর্যের দরকার, পাঁচ সপ্তাহে নামাজ পড়া চাকরিখানি কথা না, সুদ ছেড়ে দেওয়া লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সুদ হয়েছে সেটা ছেড়ে দেওয়া চাকরিখানি কথা না, হারাম বর্জন করা এমন নির্জন প্রান্তরে এক সম্ভ্রান্তা সুন্দর সুন্দরীর সঙ্গে আপনার নির্জনতা হয়েছে সেখানে কেউ নেই দেখার, আল্লাহ আছে কেবল আল্লাহ দেখছে, সেখানে সবুর করা চারটিখানি কথা না। কিসের দরকার আছে? সবুরের দরকার আছে, ধৈর্যের দরকার আছে। ভীষণ শীত, যারা এখানে মাইখানে তো মাসা আল্লাহ প্রত্যেক রুমে রুমে গরম পানি কিংবা বাথরুমে গরম পানি আছে, তাই না? সুইচ টিপলে গরম পানি বের হবে, কিন্তু মাঝরাতে যান এমন জায়গাতে দেখবেন যারা কাজ করছে সেখানে কারেন্ট পর্যন্ত নেই। ওই যে আপনার দেখেন ডাইনামো না, কারেন্ট এটা ডাইনামোর মাধ্যমে চলছে, সেখানে ডাইনামো নেই, সেখানে ঠান্ডা পানি, এত ঠান্ডা মাঝরাতে, বেশি ঠান্ডা হাওয়া চলে। পৌষ মাসের শীতে সে ঘুমিয়ে আছে, ফজরের আগে তার নাইট ফলস হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়বে না পড়বে না। সর্বনাশ, বাংলাদেশেও এরকম আছে, সবারই ঘরে তার কারেন্ট নেই, যাদের নদীর ধারের বাড়ি তাদেরকে নদীতে গোসল করতে হয়, এখন যদি ওই ঠান্ডা নদীর পানিতে ফজরের সময় গোসল করতে হয় অবস্থা কি হবে? ধৈর্যের দরকার আছে না নেই? ফজরের নামাজ পড়তে হলে ধৈর্যের দরকার আছে। তেমনি আমল করা, শিক্ষা, শিক্ষাও তাই, শিক্ষা নিতে গেলেও আপনার ধৈর্যের দরকার আছে। যে কত কষ্ট করে আপনার মসজিদে বসে আছেন, কাউকে গরম ডাকছে, কাউকে টিভিতে ডাকছে, কাউকে তাসে ডাকছে, কাউকে কেরামে ডাকছে, কাউকে আরো কিছুতে ডাকছে, তাই না? কত কষ্ট করে, কখন হুজুর শেষ করবে, কখন শেষ করবে, কখন শেষ করবে, এই মনে হচ্ছে। ধৈর্যের দরকার আছে শিক্ষার জন্য, ধৈর্য দরকার। তারপর যারা মাদ্রাসায় পড়তে যায়, আহা তারা কি যে কষ্টে থাকে। আমরা মাদ্রাসায় পড়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছি, ধৈর্যের দরকার নেই? বিছানায় শুয়েছি একটাই কয়েকটা দশ ফুট রুমের বিছানায় দশজন বারো জনকে শুতে হয়েছে, কি বলে আপনার পাঁচজন সাতজনকে শুতে হয়েছে, গায়ে গা লেগে টাঙ্গে টাঙ চাপিয়ে। হ্যাঁ, কত কষ্ট, সেখানে কারেন্ট নেই, লাইন নেই, আলো নেই, হেরিকেনের আলোতে পড়তে হয়েছে, ধৈর্যের দরকার নেই? ধৈর্যের দরকার আছে। তেমনি প্রচারের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে, প্রচার করতে গেলে ও কিচেন এসেছে, ও ওয়াহাবি, ও অমক, ও তমক, এসে এই নানা রকম এক একটা অপবাদ দিয়ে আপনাকে। এক জায়গায় গেলাম, গিয়ে বললাম ভাই আপনারা বসেন, বসলো কেউ কেউ বসলো, একজন গেঞ্জিটা নিয়ে বাইরে চলে যাচ্ছেন, ভাই বসুন। আরে মিয়া কি শিখবো, আপনি কি শিখাবেন, আল্লাহ চিনি, আল্লাহ রাসুল চিনি, মা বাপ চিনি, আবার কি দরকার আছে? সত্যি কথা, এমন জায়গাতে এমন এমন কথা শুনতে হয়। এক জায়গায় গেলাম, সেখানে বক্তৃতা চলছে, বাইরে এক লোক আছে, এক ভাই বললেন ভালো লোক আছে, ভালো লোক যেমন পাঁচটা লোককে ডেকে নে পাঁচটা ভালো কথা শোনাবো, এরকম লোক আছে সব জায়গাতেই। তো সে বাইরে থেকে বলছে, হুজুর দুটো কথা বলছে মসজিদের ভিতরে যাও না, বলছে ও হুজুর যা বলে আমি সব জানি, বুঝতে পারলেন তো? এগুলো শুনে মানুষের মন খারাপ হয় না? হয় না। তো আমি বললাম ঠিক আছে, কালকে আমি আর বক্তৃতা করব না, ওকে নিয়ে এসো কালকে। তারপরে ওর কাছে যাওয়া হলো, বলা হলো না হুজুর এ কি কোন, আমি আপনার জন্য এ কথা বলতে পারি? তখন অস্বীকার, পুরো অস্বীকার, বুঝতে পারছে? একজন হাফেজ সাহেব মানুষ, হাফেজ সাহেবরা মনে করে বিরাট পণ্ডিত, গোটা কোরআন মুখস্থ আছে, মনে করছে সবকিছু, কিন্তু মানে জানে না, তাহলে কি জানে? সে বলল কি হ্যাঁ সুরা ফাতেহা পড়তে হবে ইমামের পেছনে, মক্তবুদ দেওয়ার হুজুর কয় সুরা ফাতেহা পড়তে হবে ইমামের পেছনে। হাফেজ সাহেব বলছে না সুরা ফাতেহা পড়া যাবে না হারাম। তারপরে কে বলেছে না হুজুর বেশি যান না তুই মেরে যাবে, আরে আমি ওকে পড়াবো আমাকে পড়াবে বলে, কে বলে হাফেজ। তোমার নম্বরটা দেন, নম্বরে টেলিফোন করলাম, হ্যালো হাফেজ সাহেব কেমন আছে, কি করেন হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার একটা মশলা বুঝলেন ভারী সমস্যা, বুঝতে পারছি না একটু বুঝিয়ে দেবেন। কি করুন হুজুর আমি আপনাকে মশলা বোঝাবো কেন, আপনি বলেছেন যে আমাকে পড়াবেন তো একটু পড়িয়ে দেন। না না না কে কইল কে কইল হলো, মানে পেছনে অনেক কিছু কোরআনি মারা যায় কিন্তু সামনাসামনি তো যাই হোক, দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক কথা শুনতে হয়, কে কত রকম বলছে। আর আপনার যদি হাতে টাকা পয়সা থাকে, এই যে এখানে আনিস ভাই বা যে ভাই এইসবগুলো করেছেন মাশাআল্লাহ, যার হাতে টাকা পয়সা এসেছে যদিও স্বল্প, বেশি টাকা হলে হিসাব নেওয়ার সময় দেখবেন হিসাব দেওয়ার সময় কেউ কেউ বলবে আরে অনেক টাকা হয়েছে, টাকাগুলো কে কেউ মেরে খেয়েছে, চোখ বন্ধ করে বলতে মেরে খেয়েছে, মানুষের মুখের বলার লাগাম নেই, চামড়ার মুখ বলে দিল। এইভাবে যখন বলবে তখন আপনার কিসের দরকার আছে? ধৈর্যের দরকার আছে, ধৈর্যের দরকার আছে, ধৈর্য ছাড়া আপনি কাজ করতে পারবেন না, সে অন্য বিষয়। যাই হোক, এই পরপর চারটে জিনিস আপনার উপরে ফরজ হয়, আপনি মনে রাখবেন আপনার জীবনে বহু কাজে লাগবে, পরপর এই ফরজগুলো মনে রাখবেন। প্রথম হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে আমল, দ্বিতীয় হচ্ছে তাবলীগ, যতটা পারেন আপনি প্রচার করেন। না এই তিনটে কাজ করতে গিয়ে ধৈর্যের প্রয়োজন আছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যচ্যুত হলে আপনি পারবেন না। সুতরাং এই চারটি ফরজ মনে রাখা হয়, চারটি ফরজের কথা আছে একটা সুরাতে, ছোট্ট একটা সুরাতে, কে বলতে পারবে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই চারটির কথা একটা সুরাতে আছে, সবারই মুখস্থ আছে। এই সুরাটা যখনই পড়বেন আপনি আপনার দায়িত্ব বুঝে নেবেন, আল্লাহর পক্ষ থেকে মানুষ যখনই জ্ঞান প্রাপ্ত হয় তখন এই পরপর ধাপে ধাপে চারটে জিনিস ফরজ হয়, আর এই ফরজ পালন করার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখন চলুন আপনাদের প্রশ্ন উত্তর আসুন। আপনাদের কারো কাছে প্রশ্ন আছে? আপনাদের কারো কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন দেন, উত্তর দেবো, তারপরে আমি আপনাদেরকে প্রশ্ন করব। জানি ইমাম, আমি জানি ইমাম খারাপ, আর আমি যদি তার পিছনে নামাজ পড়ি সে নামাজ কি হবে? ইমাম সাহেব যদি খারাপ হন, খারাপের বহু দিক আছে, বহু রকমের খারাপই আছে। আপনারা জানেন গোনাহ হচ্ছে সাধারণত তিন প্রকার, তিন প্রকার মনে রাখবেন, ইনশাআল্লাহ পুরস্কার আছে। প্রথম গোনাহ হল সাগিরা গোনাহ, যাকে সগিরা গোনাহ বলে, সাগিরা বলে তার মানে কি ছোট গোনাহ, উপপাপ, লঘু পাপ, ছোট পাপ। সেই পাপ সাধারণত ভালো কাজ করলে, নামাজ পড়লে, উজু করলে মাফ হয়ে যায়। দু নম্বর এক ধাপ বেশি, যাকে বলা হয় কবিরা গোনা বা কবিরা গোনা বা মহাপাপ, যেটা তৌবা ছাড়া মাফ হয় না। যেমন এই সাধারণ যেগুলো পাপ, মিথ্যা বলা, চুগলি করা, গীবত করা, চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, খুন করা, ব্যভিচার করা ইত্যাদি ইত্যাদি, এই পাপের জন্য তওবা করতে হবে। তওবার ছটা শর্ত আছে, সেই শর্ত ভিত্তিক যদি তওবা করেন তবে আল্লাহর কাছে কবুল হবে, মাফ হবে, নাচের না। আরো এক ধাপ আগে যান, সেটা হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গোনা আকবারুল কাবায়ের বলা হয়, অতি মহাপাপ। এখন এই তিনটে পাপের মধ্যে অতি মহাপাপের উদাহরণ কি? শিরিক। শিরিক মানে কি? আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা করে, মাজারে যায়, শিরকি তাবিজ লিখে, শিরকি বিশ্বাস রাখে, আল্লাহর নবী গায়েব জানেন এই বিশ্বাস রাখে, কিংবা আমার অমক হুজুর গায়েবের খবর বলতে পারে সেটা বিশ্বাস রাখে, ইত্যাদি শিরিক। যদি আপনি দেখেন আপনার ইমাম সাহেবের মধ্যে এই তিন প্রকার খারাপির মধ্যে কোন প্রকার খারাপি আছে, যদি মনে করেন যে এক নম্বর সব থেকে টপ মার্কা খারাপি আছে, তার মানে সে মুশরিক, তার পেছনে নামাজ হবে না, মনে থাকবে। সংক্ষেপে দু নম্বর খারাপি যদি থাকে, মিথ্যা বলে, ব্যবিচার করে, চুগলি করে, হ্যাঁ ধোকাবাজি করে ইত্যাদি, তাহলে তাকে ইমাম বানাবেন না। আর যদি ইমাম হয়ে যায়, সে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ছে, তার পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, আর বাকি ছোটটা যেটা বুঝতেন সেটা তো কোনো ব্যাপারই নেই। এখন একটা কথা ভালোভাবে শিখে নেন, সেটা হচ্ছে যার নামাজ সহি তার পেছনে নামাজ সহি। মুশরিক যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, প্রথমেই আপনারা শুনলেন ভিত্তি, ভিত্তি হচ্ছে কি তৌহিদ, যার তৌহিদ নেই তার নামাজ নেই, যতই নামাজ পড়ুক। তাহলে মুশরিক হলে নামাজ হবে, তার নামাজ সহি না, তার পেছনে নামাজ সহি না। কিন্তু যার নামাজ সহি, একজন যদি মিথ্যা বলে তার নামাজ সহি না, সহি না, নামাজ পড়লে তার নামাজ সহি, কবুল হোক না হোক আলাদা কথা, কিন্তু নামাজ পড়ছে নামাজ সহি, তার পেছনে নামাজ সহি, কিন্তু তাকে আপনি ইমাম বানাবেন না। কেন? সে হচ্ছে ঘৃণ্য লোক। যদি পারেন আপনাদের মধ্যে কে ইমাম হবে যে এই কাবিরা গুনাহ করে না। ওকে, এ হল আপনার নামাজের কথা, ইমামতির কথা। জান্নাতের প্রথম খাবার কি? আল্লাহ আকবার, মনে হচ্ছে জান্নাত যাওয়ার জন্য পরিশ্রম আছে। জান্নাতের প্রথম খাবার, আপনি বিয়ে বাড়ি গেলে, কুটুম বাড়ি গেলে প্রথম খাবার এখন কি হয়েছে, পেপসি নাকি চা নাকি যাই হোক শরবত, মনে হচ্ছে বাঙালিদের শরবত, তাই না? জান্নাতের প্রথম খাবার কি? মাছের কলিজা। আল্লাহ মনে হয়ে গেল মাছের কলিজা বোনা, এখানে মাছের কলিজা খেয়েছেন, মুরগি কলিজা খেয়েছেন, গরুর কলিজা খেয়েছেন, ছাগলের কলিজা খেয়েছেন, মাছের কলিজা পাওয়া সামান্য কলিজা হতো এমনিতেই, কিন্তু আল্লাহ তালা সেখানে মাছের কলিজার ব্যবস্থা, বোনার একদিন ব্যবস্থা, আপনার প্রথম আপ্যায়ন হবে মাছের কলিজা দিয়ে। আল্লাহ, যে ব্যক্তি সুদ খায় তার সাথে বসে খাওয়া কি যায়? যে ব্যক্তি সুদ খায়, আমরা শুনেছি যে বালাদিয়াল, আপনার কি বালাদিয়াল নাকি অন্য কোম্পানি দিয়েছে, বালাদিয়াল কোম্পানি, যাই হোক আমি শুনেছি যে বালাদিয়াল লোকেরাও যাদের 300-350 বেতন তারাও নাকি সুদি কারবার করে, মানে পয়সা কামাতে হবে, তারা দোয়া ফেলছে পয়সা কামাতে হবে, তাই তারা সুদের উপরে নিয়ে দিচ্ছে। সুদ খাওয়া বিশাল গুণা, সুদ খাওয়া প্রায় 70-72 রকমের গোনা আছে, তার মধ্যে সব থেকে ছোট গোনা কি? নিজের মায়ের সাথে ব্যবচার করা। এক গ্রাম সুদ খাওয়ার গোনা জানেন 36 বার ব্যবচার করা থেকে বেশি। এই সুদ খাওয়া এত বড় হারাম জিনিস, এটা নোংরা জিনিস। এই সুদ যে খায় তার সঙ্গে বসে খাওয়া কি যায়? দেখুন, বসে খাওয়া কাফের সঙ্গে যায়, সুদ যে খায় তার থেকে বেশি বড় দে তার সঙ্গেও আপনি খেতে পারেন, এটা কোনো কথা না। সে যেটা খাবে তাই এটা না পাক তা না, কিন্তু ঘৃণা, আপনার খাওয়া চাই কিন্তু আপনি খাবেন না, কেন? যাতে সে বোঝে যে আমাকে ঘৃণা করছে, যেহেতু আমি সুদ খাই। আপনি আর একটা প্রশ্ন করতে পারেন, যে সুদ খায় তার দাওয়াত খাওয়া যাবে কিনা? সে যদি দাওয়াত দেয় তাকে বাড়িতে দেখে নিয়ে এলো, ভাই এসো আমি তোমাকে খাওয়াবো, তার দাওয়াত খাওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রশ্ন উত্তর দিতে গেলে এইদিকে সব বাদ চলে যাবে, তো আগে এগুলো সেরে নি, কি বলেন? কারণ এগুলো তো দিতেই হবে, তাহলে পরে আমরা প্রশ্ন উত্তর দেবো। মোট কথা হলো যে খাওয়া জায়েজ, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন খাবে না যাতে সে বুঝতে পারে। আর এনার প্রশ্ন, শেষ প্রশ্ন ছিল যে আল্লাহকে খোদা বলা যাবে কিনা, আল্লাহকে গড বলা যাবে কিনা। অনেকে গড বলে নিজে নিজে ভাষায়, তেমনি আল্লাহকে খোদা বলে ফার্সিতে, উর্দু আল্লাহ, হিন্দিরা তো খোদাই বলে, কিন্তু খোদা বলে কোন আল্লাহর নাম নেই, গড বলে আল্লাহর কোন নাম নেই, ভগবান বলে আল্লাহর কোন নাম নেই। ওরা বোঝায় বোঝাতে পারে, কিন্তু আপনি মুসলমান হিসাবে কোনদিন বলবেন না হে খোদা দয়াবান দয়া বরিশনে, হে খোদা, হে খোদা বলে ডাকবেন না। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা সুন্দর নামাবলী আছে, সেই সব নাম দিয়ে আল্লাহকে ডাকি, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া যত নাম আছে 99টা নাম আছে, আল্লাহর কোন নাম আছে না? কোন নাম আছে আল্লাহ? আল্লাহ তাআলার কত নাম আছে কেউ জানে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না যে আল্লাহর কটা নাম, বুঝতে পারলেন? কিন্তু হাদিসে আছে 99 নামের কথা, এমন 99টা নাম আছে যদি কেউ মুখস্থ করে এবং সেই অনুযায়ী আমল করে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর নাম 99টাই, 99 অধিক নাম আছে, কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিইলমিন, যেটা আমি তোমার সেই ইসমিন ওয়ালাক, মানে যে নাম তোমার, যে নাম তুমি তোমার সৃষ্টিকে শিখিয়েছ অথবা যে নাম তুমি তোমার ইলমে গোপন রেখেছ, তার মানে এমনও নাম আছে যে আল্লাহর ইলমে সেটা গোপন আছে। মোট কথা, কথা বলে ডাকবেন না, সেই আপনাদের প্রশ্ন পরে থাকলে এখন আমার প্রশ্নটা শুনুন, কারণ এগুলো দিতেই হবে, আর আমার প্রশ্নের উত্তর না পেলেও আপনারা হুজুরদের কাছ থেকে পড়ে জেনে নেবেন। ব্যাস, তাহলে আমি শুরু করি আমার প্রশ্ন। আমার প্রশ্ন হল যে আমল কবুল হওয়ার, আচ্ছা একটা তার আগে একটা কথা বলি, এখানকার লোকদেরকে চেনেন না আপনি? তো চেনেন না, না চেনেন না, ওইখানে আসেন আমার কাছে, আসেন, কারণ একাধিক উত্তর আসবে, হাত তুলবে, আপনি একটা লোককে চয়েস করবেন, আপনি যাকে চয়েস করবেন আমি তাকে উত্তর বলতে বলবো, সে বললে পরে সে পুরস্কার পাবে। আর এই জন্য আগে বলছি মুখে বলবেন না, আগে হাত উঠাবেন, বলতে বললে তবে বলবেন, যদি আপনি মুখে বলে দেন তাহলে জরিমানা হবে, মুখে বলবেন না, কারণ সে প্রশ্নটা বাদ যাবে, সময় নষ্ট হবে, এই জন্য মুখে বলবেন না। প্রথম প্রশ্ন হল ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি কি, যে ভিত্তির উপরে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন সেই ভিত্তির নাম কি? হাত তুলুন, চারদিকে দেখবেন, হ্যাঁ আপনার ডাইনে বাঁয়ে সব দিকে, আপনারা কেউ কি বলে আপনার খামবার আলাদা থাকবেন না, আপনারা আপনারা যদি উত্তর দিতে চান সরে আসেন, চেহারা দেখার হাত দেখান, হ্যাঁ বলুন স্বামী, হ্যাঁ মূল ভিত্তি কি বসুন আপনি, হ্যাঁ আবার হাত তোলেন যারা হাত তুলেছেন, মূল ভিত্তি কি? ঠিক আছে আসেন, মাবরুক মাবরুক, মূল ভিত্তি হল তাওহীদ, মূল ভিত্তি হল কি ইউজ করেন আপনি, সেবা নাকি আপনি নেন, পরে পরে ব্যবস্থা করে নেবেন আপনি, হ্যাঁ মাবরুক মাবরুক। ব্যাস, কেয়ামতের দিনে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তানের পা হিলবে না, পাঁচটা দেওয়া কঠিন, আপনি তিনটে বলেন, তিনটে হাত তুলে নাকি, হাত হাত, কেয়ামতের দিনে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আপনার পা হিলবে না, আমি বলছিলাম আলোচনা করছিলাম, বাস তিনটে বলতে হবে, পাঁচটা বলা কঠিন, যিনি পাই পেয়েছেন তিনি হাত তুলবেন না, মালিশ যিনি পেয়েছেন জাজাকাল্লাহ খায়ের, আপনি আর হাত তুলবেন না, কারণ সবাই পাক, হ্যাঁ বলুন। নম্বর এক, কিভাবে ব্যয় করেছে, নম্বর দুই, কিভাবে নষ্ট করেছে, ব্যাস, নম্বর তিন, পাঁচটার মধ্যে তিনটে, আরো তিনটে আছে, না মাল, তার মাল সম্পর্কে সে কিভাবে আয় করেছে, আসেন মাবরুক মাবরুক মাবরুক, মাশাআল্লাহ। কেয়ামতের দিনে কোন রোগ ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, সেখানে সাত ব্যক্তিকে জায়গা দেওয়া হবে, আল্লাহর আরশের নিচে সাত ব্যক্তিকে জায়গা দিতে হবে, আপনি বললেন খালি তিনটে লোক নাম বলবেন, তিনটে ব্যক্তির কথা বলবেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, হাত তোলেন না, আপনি পেয়েছেন হাত তুলবেন না, হ্যাঁ জোরে হাত তুলবেন এইভাবে, হ্যাঁ বেশ বলুন, ইমাম ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়ক, হ্যাঁ হ্যাঁ জওয়ান আবেদ নিবাদতে কাটায় বেশ, ক্রন্দন করে, মাশাআল্লাহ মাবরুক বারাকাল্লাহ ফিক, আপনারা জান্নাতের বয়ান শুনেছেন, জান্নাতের বয়ান সোনাচাঁদি রিট উট পড়ি এইসব নানা রকম শুনলেন। শোনার পর আমি একটা প্রশ্ন করছি আপনাদেরকে, জান্নাতে যে বাথরুম হবে সেই বাথরুমের যে পেনটা যার উপরে পায়খানা পড়ে, পেন বলো তো নাকি, সেই পেনটা সোনার হবে না চাঁদির হবে না লোহার হবে? হাত তোলেন, হাত উপরে তোলেন, যা যেখানে দেখা যায়। হ্যাঁ, সেই বাথরুমের পেনটা সোনার হবে না চাঁদির হবে না লোহার হবে? কি কথা তাই, সেখানে এত খাওয়া খাওয়া হবে তাহলে কি হবে, বাথরুম থাকবে না? ঠিক বলছে বাবরু আসেন, জান্নাতে বাথরুম নেই। তাহলে তারপরে পরেই প্রশ্ন আসছে, জান্নাতিরা এত খাবার খাবে, পাখির মাংস, ফল, ফ্রুট, এই সেই, দুধের নহর, পানির নহর, সর্বত কি কি মধুর নহর, সারাবের নহর, এত খাবার খাবে, সেই খাবারগুলো কোথায় যাবে? হাত তোলে না কে, সেই খাবারগুলো কোথায় যাবে? বলছেন ঢেকুরের সাথে বের হয়ে যাবে। হ্যাঁ, ঢেকুর বেশ ঠিক আছে, ঢেকুরের সাথে বাস মাবরুক মাবরুক। আরেকটা পদ্ধতিতে আপনার খাবার চলে যাবে, আরেকটা পদ্ধতিতে, ডান মুখে বলেন না, আপনাকে যখন বলতে বলবে তখন আপনি বলবেন। দেন বলেছি যখন তখন দেন, নেন আসেন মাবরুক, নাকি কোনটা শুরু করবো, আসেন মাবরুক মাবরুক মালিশ, মুখে বলবেন না ভাই, মুখে বললে আমাদের সময় নষ্ট হবে। ব্যাস, এবারে প্রশ্ন হল যে মানুষ যখন দুনিয়ায় আসে তখন পরপর আপনার চারটি ফরজ হয়, এই চারটি ফরজই কিন্তু বলতে হবে, যে বলতে পারবে সে পুরস্কার পাবে। হ্যাঁ, মানুষ এই একটু আগে বললাম, মানুষ দুনিয়াতে এলে তার উপরে ধাপে ধাপে চারটি ফরজ হয়, সে ফরজ চারটি কি কি, এটা কিন্তু সবারই জন্য মনে রাখতে বলেছিলাম। কে কে বলবে, কাকে বলে? নম্বর এক এলএম শিক্ষা করা, শিক্ষা বলতে কি অনেক কিছু আছে। নম্বর দুই শিখলাম আমল করা, নম্বর তিন তা প্রচার করা পৌঁছে দেওয়া, নম্বর চার ধৈর্য ধারণ করা। মাবরুক মাবরুক আসেন মাবরুক, ব্যাস। এবার চলুন আরো প্রশ্ন আপনাদেরকে করছি, আমি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করছি আপনাদেরকে, কোন জিনিস সেটা যে জিনিস আপনার কিন্তু ব্যবহার করে অন্য, আমাদের সবার সাথে সাথে মানে বাইরের প্রশ্ন আউট প্রশ্ন, কোন জিনিস আপনার কিন্তু ব্যবহার করে অন্য, আপনি ব্যবহার করেন না? আপনার নাম, আপনার নাম আপনার কিন্তু ব্যবহার করে অন্য। আর একটা ছোট প্রশ্ন, কোন এমন জিনিস সব কিছু খায় কিন্তু পানি খেলেই মারা যায়? আপনি মুখে যেন বলছেন, আবার পেয়েছেন আপনি, জরিমানা হবে কিন্তু, ফেরত নেব, একদম মুখে বলবেন না। কোন জিনিস এমন যে সব কিছু খায় কিন্তু পানি খেলে মারা যায়? বাস এক্সপেয়ার করেছেন আপনি তাহলে, কেন বললেন আপনি, বলতে বলেছেন, বলেছেন বলতে, বেশ ঠিক আছে, খালাস একমাত্র কাছেন আপনি, আপনি বলেন না, এই এক্সপেয়ার করবেন তারপরে। জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? হাত তুলবেন হাত, জান্নাতের মধ্যে আপনি পেয়েছেন, হাত তুলবেন হাত, জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? দেখেন বাবুর কাছে একটা জান্নাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সুখ, সেই সুখের নাম কি? হাত তুলে সব থেকে শ্রেষ্ঠ সুখ কি, সব থেকে বড় সুখ কি জান্নাতের মধ্যে? দেখছেন আল্লাহ সাকার না নিরাকার? আল্লাহ সাকার না নিরাকার? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আপনার মুখে বলছেন কেন ভাই? বারবার বলছি যে মুখে বলেন না। আল্লাহ সাকার না নিরাকার? হাত তোলেন। নিরাকার, নিরাকার ঠিক বলেছেন, বসেন। এবার যে হাত তুলবে সে বলবে হ্যাঁ আকার সাকার, মানে আকার আছে। ওই কে হাত তুলছেন যে আল্লাহর আকার আছে বলছেন? কে বলছেন? আপনি বলছেন আল্লাহর আকার আছে, তার কি প্রমাণ? প্রমাণ কি বলুন, কি করে জানলেন আল্লাহর আকার আছে? একটা প্রমাণ দেন, খুব সহজ, খুব সহজ। বলতে পারবেন? হ্যাঁ বলুন। আমি হাতের যে কথা জিজ্ঞেস করিনি, আমি না মালে বসেন, বসেন। আমি আল্লাহর হাত আছে পা আছে তার মানে আকার আছে এটা নয়, এটা মানে হুজুরে বোঝায় আকার, হাত আছে পা আছে। আর হাত পায়ের প্রশ্ন না, আল্লাহর আকার আছে সে আকার কেউ জানে না, তার প্রমাণ কি? তার প্রমাণ কে বলতে পারবেন? দাঁড়া মুখে বলবেন না, দেখেন কে আপনি পেয়েছেন তো তাই ছিল। হ্যাঁ কে পাননি হাত তোলেন তাড়াতাড়ি, বেশ বলুন। মমতা মাত্র ভাই দেখা যাবে, যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে। এখুনি বললেন ওই কথাটা প্রশ্নটা উত্তর নষ্ট করে দিলেন উনি, দিদার দিদার। যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে। কোরআনে বর্ণিত হয়েছে এমন একটা মহিলার নাম বলুন, যারা কোরআন পড়েন, একটা মেয়ের নাম বলুন, ব্যাস একটা মেয়ের নাম। হাত তোলেন, মুখে বলবেন না। হ্যাঁ বলুন, মারিয়া মাবরুক। আসেন আসেন মাবরুক। জান্নাতীরা জান্নাতে গেলে তাদের বয়স কত হবে? হাত তুলবেন, কথা বলবেন না। আমি কিন্তু বক্তৃতাতে বলেছি জান্নাতীরা জান্নাতে গেলে তাদের বয়স কত হবে? কে বহুমনি? হ্যাঁ বলেন মাবরুক। আসেন আসেন মাবরুক। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা সব থেকে বড় সৃষ্টি কি? সবচেয়ে বড় যেটা আল্লাহ তাআলা সব থেকে বড় সৃষ্টি, দেখেন আপনি দেখেন পৃথিবী থেকে বড় 13 গুণ বড় সূর্য, সূর্য থেকে বড় কিছু আছে? তাহলে সূর্যই হয়। দেখেন হাত তুলছে, হাত তোলেন, হাত তোলেন। বলুন কি? সূর্য তো গেল, আমি যেখানে ঘুরিয়ে দিলাম, কিন্তু সূর্যই না, আরো বড় কিছু আছে। বেশ বলুন কি? আল্লাহ আসেন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, তারপরে আল্লাহ আরো সে আছে, বুঝতে পারছেন না? মাবরুক। হ্যাঁ এবারে প্রশ্ন হচ্ছে জাহান্নামে একটা নির্দিষ্ট খাবার, সেই খাবারের নাম করুন। জাহান্নামে একটা নির্দিষ্ট খাবার যেটা খেতে গেলে গলায় আটকে যাবে, গলা মিশে যাবে না, উপরেও আসবে না, পানি দেবে গরম পানি, তাতে নারী ভুলি বলে যাবে, সেই খাবারটার নাম কি? হ্যাঁ মাবরুক। আসেন মাবরুক, মাবরুক। এই জন্য আপনার সুন্দর গোসল করার ব্যবস্থা হলো। এবার ধরুন পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বেদনা কার বেদনা? পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বেদনা কার বেদনা? সেই বেদনা থেকে আমরা নামাজে পানা চাই, রাজিলা বেদনা মাসাল অনেক কিছু জানে তো আমরা। পূর্ণ সুরারূপে কোরআনের কোন সুরা সর্বপ্রথম অবতীর্ণ হয়? পাননি তো বলুন, সুরা ইকরা না, সুরা ইকরা হয় না, কোন সুরা? ওটা তো আয়াত, প্রথম আয়াত অবতীর্ণ হয় ইকরা, ঠিক আছে, কিন্তু সুরা বলতে কোন সুরা বলুন, কোন সুরা? এই জন্য বড় পুরস্কার আপনার জন্য, মাশাআল্লাহ। আপনি গোসল করবেন আর মনে মনে করবেন, আরো অনেক কিছু শিখতে হবে, তাই না? বারাকাল্লাহ। কোরআনে এই বারোটা মাসের মধ্যে একটা মাসের নাম উল্লেখ করা হয়েছে, সেই মাসটার নাম যারা পেয়েছেন তারা হাত তুলবেন না, মালেশ ডিস্টার্ব করবেন না। মহরম কোন সুরাতে আছে বলতে পারবেন না? কিন্তু মহরম আছে, আপনি জানেন শিওর কি মনে করেন আপনার হাবেশ আল্লাহ হাবেশ আছে কেউ? মহরম আছে কোথাও? মহারামান, মহারাম আছে না, কিন্তু ওটা মাসের নাম না। কোন মাস আছে? দিলহাজা। কোথায় আছে দিলহাজ? হাজ আছে কিন্তু জিলহাজ নেই। আর কে আপনি জানেন হাত তোলেন? একমাত্র রমজান মাস। বাবর আপনি রমজান পর্যন্ত গোসল করতে থাকেন, আর কটা আছে এগুলো আছে নাকি? আর দুটো মানে তার মানে আর দুটো নাস্তার বাটি, নাস্তার সঙ্গে করে নিয়ে যাবেন, ডিউটিতে খাবেন। এগুলো আমাদের সমস্যা নেই। ব্যাস বাড়িতে কি কি জিনিস থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না? আসলে বাড়ির ভিতরে কি কি জিনিস থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করেন? কাল এক বাড়িতে গেলাম, দেখলাম মাশাআল্লাহ, মানে সেখানে রহমতের ফেরেশতা আসবে না? আপনি এখতিয়ার করবেন, উঠবেন তারপরে বলবেন। কুকুর থাকলে ফেরেশতা আসবে আর কি? না না, কুকুর শুধু না, কিছু আছে? কুকুর ছাড়া অন্য কিছু বাড়িতে থাকলে আসবে না ফেরেশতা, সেটা কি? দেখি আসবে পায় নাকি নেই। ছবি থাকলে পরে মাশাআল্লাহ আপনি নাস্তা খাবেন ভালো। এবারে আপনি প্রথম দিকে ফিরে যাই, আমল কবুল হয় দুটো মৌলিক শর্তের ভিত্তিতে, সেই দুটো শর্ত কি কি শেষ হয়ে যাবে? আমাদের আমল ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর দরবারে আমল কবুল হয় মৌলিক দুটো শর্তের ভিত্তিতে, সেই শর্ত দুটি কি কি? উত্তর আউট হয়ে গেছে, উত্তর কিন্তু আউট হয়ে গেছে, দেখি কে বলতে পারে, বলেন, আমাদের টাইম নেই, বলেন তাড়াতাড়ি। না না না না না না, মালেশ আপনারা পেয়েছেন খারাপ, যারা পাননি তাদের মধ্যে পেয়েছেন না, বেশ বলুন কি কি বলেন না, আর কে পারবেন? আমি এখনো পাননি, বেশ বলেন দেখি। এখলাসা তৌহিদ হলো ভিত্তি, ওটা আলাদা, শর্ত না। আপনার এখলাস ঠিক আছে, কিন্তু আর একটা কি বলতে পারবেন না? আর একটা কি এখলাসের পর আর একটা কি? আউট হয়ে গেছে প্রশ্ন, উত্তর হয়ে গেছে। ইমান তো হলো তৌহিদ, ওটা ভিত্তি হয়ে গেল। হ্যাঁ, কেউ জানেন না? ঠিক আছে বলেন। এখলাস আর তরিকায় মোহাম্মদী, আল্লাহ তাআলা আমাদের সবারই আমল কবুল করুন ইখলাসের সাথে এবং তরিকায় মোহাম্মদীর সাথে। মাবরুক আসেন। এবারে আর সময় নেই, আর সময় নেই, না এরপরে প্রোগ্রাম আছে বলছে আবার। বেশ, আমাদের প্রশ্নোত্তর চলবে, আপনারা লাইন দিয়ে বসবেন, মানে খাবারের মতো, কিন্তু এখানে খাবেন না, খাবারের মতো বসে যাবেন। আপনাদের সামনে প্যাকেট নামিয়ে দেওয়া হবে, যখন সভার সমাপ্তি ঘোষণা করা হবে ধৈর্যের সাথে ধীরে ধীরে বেরিয়ে যাবেন। ওকে, আপনারা বিক্ষিপ্ত হয়ে বসে না, থেকে লাইন দিয়ে বসেন।